بسم الله الرحمن الرحيم والصافات صفا فالزاجرات زجرا فالتاليات ذكرا إن إلهكم لواحد بارم كرنا ماي وآشيم دالو আল্লাহ তাআলার নামে শুরু। শপথ তাদের যারা সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, অতপর ধমকিয়ে ভীতি প্রদর্শনকারীদের, অতপর মুখস্থ আবৃত্তিকারীদের, নিশ্চয় তোমাদের মাবুদ এক। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ওয়া রব্বুল মাশারিক। তিনি আসমানসমূহ, জমিন ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালন কর্তা এবং পালন কর্তা উদয়াচল সমূহের। নিশ্চয়ই আমি নিকটবর্তী আকাশকে তারকারাজির দ্বারা সুশোভিত করেছি এবং তাকে সংরক্ষিত করেছি প্রত্যেক অবাধ্য শয়তান থেকে। লা ইয়াসমাউনা ইলাল মালাইল আ'লা ওয়া ইউকযাফুনা মিন কুল্লি জানিব দুহুরা ওয়া লাহুম আযাবুন ওয়াসিব। তারা ঊর্ধ্ব জগতের কোনো কিছু শ্রবণ করতে পারে না এবং চারদিক থেকে তাদের প্রতি উল্কা নিক্ষেপ করা হয় তাদেরকে বিতাড়নের উদ্দেশ্যে। তাদের জন্য রয়েছে বিরামহীন শাস্তি। ইল্লা মান খতিফাল খতফাত ফাতবাহু শিহাবুন থাকিব। তবে কেউ ছুঁ মেরে কিছু শুনে ফেললে জ্বলন্ত উল্কাপিণ্ড তার পশ্চাদ্ধাবন করে। ফাসতাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম মান খালাকনা ইন্না খালাকনাহুম মিন ত্বীনিল লাযিব বাল আজিবতা ওয়া ইয়াসখারুন। আপনি তাদেরকে জিজ্ঞেস করুন, তাদেরকে সৃষ্টি করা কঠিনতর না আমি অন্য যা সৃষ্টি করেছি? আমি তাদেরকে সৃষ্টি করেছি এঁটেল মাটি থেকে, বরং আপনি বিস্ময় বোধ করেন আর তারা বিদ্রুপ করে। وَإِذَا ذُكِّرُوا لَا يَذْكُرُونَ وَإِذَا رَأَوْا آيَةً يَسْتَسْخِرُونَ وَقَالُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ। যখন তাদেরকে বোঝানো হয় তখন তারা বুঝে না, তারা যখন কোনো নিদর্শন দেখে তখন বিদ্রুপ করে এবং বলে কিছুই নয়, এ যে স্পষ্ট জাদু। ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউওয়ালুন কুল নাআম ওয়া আনতুম দাখিরুন। আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হয়ে যাব তখনও কি আমরা পুনরুত্থিত হব? আমাদের পিতৃপুরুষগণ কি? বলুন, হ্যাঁ, এবং তোমরা হবে লাঞ্ছিত। ফাইন্নামা হিয়া যাজরাতুন ওয়াহিদাতুন ফাইযা হুম ইয়ানযুরুন وقالوا يا ويلنا هذا يوم الدين। বস্তুত সে উত্থান হবে একটি বিকট শব্দ মাত্র যখন তারা প্রত্যক্ষ করতে থাকবে এবং বলবে, দুর্ভাগ্য আমাদের, এটাই তো প্রতিফল দিবস। هذا يوم الفصل الذي كنتم به تكذبون احشر الذين ظلموا وازواجهم وما كانوا يعبدون। বলা হবে, এটাই ফয়সালার দিন যাকে তোমরা মিথ্যা বলতে। একত্র করো গুনাহগারদেরকে, তাদের দোষরদেরকে এবং যাদের ইবাদত তারা করত আল্লাহ ব্যতীত, অতপর তাদেরকে পরিচালিত করো জাহান্নামের পথে। وَقِفُوهُمْ إِنَّهُمْ مَسْئُولُونَ مَا لَكُمْ لَا تَنَاصَرُونَ بَلْ هُمُ الْيَوْمَ مُسْتَسْلِمُونَ এবং তাদেরকে থামাও, তারা জিজ্ঞাসিত হবে, তোমাদের কি হলো যে তোমরা একে অপরের সাহায্য করছো না, বরং তারা আজকের দিনে আত্মসমর্পণকারী। وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين তারা একে অপরের দিকে মুখ করে পরস্পরকে জিজ্ঞাসাবাদ করবে, বলবে, তোমরা তো আমাদের কাছে ডান দিক থেকে আসতে। قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين তারা বলবে, বরং তোমরা তো বিশ্বাসীই ছিলে না এবং তোমাদের উপর আমাদের কোনো কর্তৃত্ব ছিল না, বরং তোমরাই ছিলে সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়। فحق علينا قول ربنا إنا لذائقون فأغويناكم إنا كنا غاوين আমাদের বিপক্ষে আমাদের পালনকর্তার উক্তি সত্য হয়েছে, আমাদেরকে অবশ্যই স্বাদ আস্বাদন করতে হবে। আমরা তোমাদেরকে পথভ্রষ্ট করেছিলাম, কারণ আমরা নিজেরাই পথভ্রষ্ট ছিলাম। فَإِنَّهُمْ يَوْمَئِذٍ فِي الْعَذَابِ مُشْتَرِكُونَ إِنَّا كَذَلِكَ نَفْعَلُ بِالْمُجَرِمِينَ তারা সবাই সেদিন শাস্তিতে শরিক হবে। অপরাধীদের সাথে আমি এমনি ব্যবহার করে থাকি। إنهم كانوا إذا قيل لهم لا إله إلا الله يستكبرون ويقولون أئنا لتاركو آلهتنا لشاعر مجنون তাদেরকে যখন বলা হতো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই, তখন তারা ঔদ্ধত্য প্রদর্শন করত এবং বলত, আমরা কি এক উন্মাদ কবির কথায় আমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করব? বাল জাআ বিল হাক্কি ওয়া সাদদাকাল মুরসালিন না, তিনি সত্য সহ আগমন করেছেন এবং রসূলগণের সত্যতা স্বীকার করেছেন। إنكم لذائق العذاب الأليم وما تجزون إلا ما كنتم تعملون إلا عباد الله المخلصين তোমরা অবশ্যই বেদনাদায়ক শাস্তি আস্বাদন করবে, তোমরা যা করতে তারই প্রতিফল পাবে, তবে তারা নয় যারা আল্লাহর বাছাই করা বান্দা। উলাইকা লাহুম রিজকুম মালুম ফাওয়াকিহু ওয়া হুম মুকরামুন ফি জান্নাতিন নাঈম আলা সুরুরিন মুতাকাবিলিন তাদের জন্য রয়েছে নির্ধারিত রুজি, ফলমূল এবং তারা সম্মানিত, নিয়ামতের উদ্যানসমূহ মুখোমুখি হয়ে আসনে আসীন। يُطَافُ عَلَيْهِمْ بِكَأْسٍ مِّن مَّعِينٍ بَيْضَاءَ لَذَّةٍ لِّلشَّارِبِينَ لَا فِيهَا غَوْلٌ وَلَا هُمْ عَنْهَا يُنزَفُونَ তাদেরকে ঘুরে ফিরে পরিবেশন করা হবে স্বচ্ছ শরাব পাত্র, সুশুভ্র, যা পানকারীদের জন্য সুস্বাদু। তাতে মাথা ব্যথার উপাদান নেই এবং তারা তা পান করে মাতালও হবে না। وَعِندَهُمْ قَاصِرَاتُ الطَّرْفِعِينَ كَأَنَّهُنَّ بَيْضٌ مَكْنُونَ فَأَقْبَلَ بَعْضُهُمْ عَلَى بَعْضٍ يَتَسَاءَلُونَ তাদের কাছে থাকবে নত আয়ত লোচনা তরুণীগণ, যেন তারা সুরক্ষিত ডিম। অতপর তারা একে অপরের দিকে মুখ করে জিজ্ঞাসাবাদ করবে। قَالَ قَائِلٌ مِّنْهُمْ إِنِّي كَانَ لِي قَرِينٌ يَقُولُ أَإِنَّكَ لَمِنَ الْمُصَدِّقِينَ أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَدِينُونَ تَعْدِرْ اَكْ جُنْ بُلْبِي আমার এক সঙ্গী ছিল, সে বলত, তুমি কি বিশ্বাস করো যে আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা প্রতিফল প্রাপ্ত হব? আল্লাহ বলবেন, তোমরা কি তাকে উকি দিয়ে দেখতে চাও? অতঃপর সে উকি দিয়ে দেখবে এবং তাকে জাহান্নামের মাঝখানে দেখতে পাবে। সে বলবে, আল্লাহর কসম, তুমি তো আমাকে প্রায় ধ্বংসই করে দিয়েছিলে। আমার পালনকর্তার অনুগ্রহ না হলে আমিও যে গ্রেপ্তারকৃতদের সাথেই উপস্থিত হতাম। আফামা নাহনু বিমাইতিন ইল্লা মাউতাতানা আল-উলা ওয়া মা নাহনু বিমুআযযাবিন ইন্না হাযা লাহুয়াল ফাওজুল আযীম এখন আমাদের আর মৃত্যু হবে না, আমাদের প্রথম মৃত্যু ছাড়া, এবং আমরা শাস্তিপ্রাপ্ত হব না। নিশ্চয়ই এই মহাসাফল্য, এমন সাফল্যের জন্য পরিশ্রমীদের পরিশ্রম করা উচিত। এই কি উত্তম আপ্যায়ন না জাক্কুম বৃক্ষ? আমি জালিমদের জন্য একে বিপদ করেছি। এটি একটি বৃক্ষ যা উদ্গত হয় জাহান্নামের মূলে। طلعها كأنه رؤوس الشياطين فإنهم لآكلون منها فمالئون منها البطون এর গুচ্ছ শয়তানের মস্তকের মতো। কাফিররা একে ভক্ষণ করবে এবং এর দ্বারা উদর পূর্ণ করবে। ثم مرجعهم لإلى الجحيم তদুপরি তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানির মিশ্রণ অতঃপর তাদের প্রত্যাবর্তন হবে জাহান্নামের দিকে إنهم ألفوا آباءهم ضالين فهم على آثارهم يهرعون ترى তাদের পূর্বপুরুষদেরকে পেয়েছিল বিপদগামী অতঃপর তারা তাদের পদাঙ্ক অনুসরণে তৎপর ছিল وَلَقَدْ ضَلَّ قَبْلَهُمْ أَكْثَرُ الْأَوَّلِينَ وَلَقَدْ أَرْسَلْنَا فِيهِمْ مُنذِرِينَ তাদের পূর্বেও অগ্রবর্তীদের অধিকাংশ বিপদগামী হয়েছিল আমি তাদের মধ্যে ভীতি প্রদর্শনকারী প্রেরণ করেছিলাম فانظر كيف كان عاقبة المنذرين إلا عباد الله المخلصين অতএব লক্ষ্য করুন যাদেরকে ভীতি প্রদর্শন করা হয়েছিল তাদের পরিণতি কি হয়েছে তবে আল্লাহর বাছাই করা বান্দাদের কথা ভিন্ন وَلَقَدْ نَادَانَا نُوحٌ فَلَنِعْمَ الْمُجِيبُونَ وَنَجَّيْنَاهُ وَأَهْلَهُ مِنَ الْكَرْبِ الْعَظِيمِ وَجَعَلْنَا ذُرِّيَّتَهُ هُمُ الْبَاقِينَ আর নূহ আমাকে ডেকেছিল আর কি চমৎকার ভাবে আমি তার ডাকে সাড়া দিয়েছিলাম আমি তাকে ও তার পরিবার বর্গকে এক মহাসংকট থেকে রক্ষা করেছিলাম এবং তার বংশধরদেরকেই আমি অবশিষ্ট রেখেছিলাম।